বনর ছাই। এ বনর ছাই জহি প্রথম প্রেম সপন, এ বনর ছাই জহি প্রথম প্রেম সপন। যাইছি সত হই মু ভুলিবি নাহি, মু ভুলিবি নাহি। চাঁদ পড়িছি খসি সতে কি মো হাতে, গলা জনম হজিলা সাথী যাইছি মিলি মতে। দেউছি কহি সারা জীবন হসিবি মোহি, তুমকু সাথে নেই মু ভুলিবি নাহি, মু ভুলিবি নাহি। জনম সারা মোহিনী